আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1126। ইয়ে জো সবক দে রাহা হুঁ, ইয়ে কোই হাদিস মে নাহি হ্যায়, হাদিস মে নাহি হ্যায়, হদীস মে নাহি হ্যায়। উলামায়ে হক্কা কা তজরবা হ্যায়, কুরআন শরীফ মে হ্যায়, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতীন। আল্লাহ তাআলা রিজ্ক দেনে ওয়ালা হ্যায়, বড়ি তাকত ওয়ালা হ্যায়। তো উলামা নে ইসমে সে এক ওয়াজিফা নিকালা হ্যায় রোজি মে বরকত কা। আজকাল লোক বহুত পরিশান হ্যায় রোজি কে মসলে মে, পুছতে হ্যায় কি ক্যা করে ক্যা করে ক্যা করে। হম কহতে ভি নমাজো কা এহতমাম করো, দুরুদ শরীফ কা এহতমাম করো, কুরআন শরীফ পড়নে কা এহতমাম করো, করতে হ্যায় আলহামদুলিল্লাহ, আর করনা ভি চাহিয়ে। লেকিন বাদ লোক কো বাতে জলদি সমঝ মে নাই আতি, কহতে হ্যায় কো পড়নে কি কো চিজ বতা দো, কো পড়নে কি চিজ বতা দো। তো এই উলামা কা নুসখা ভি মে বতা রাহা হুঁ, লেকিন বার বার কহতা হুঁ, হদীস কহকর হরগিজ হরগিজ না বড়ানা, বরনা গুনাহ হোগা। হ্যাঁ, তো উলামা নে লিখা হ্যায় কি ইসমে মে জেসা পড় রাহা হুঁ, নম্বর এক ইয়া আল্লাহ, নম্বর দো ইয়া রাজ্জাক, নম্বর তিন ইয়া যাল কুওয়াতিল মতীন, নম্বর চার উরজুকনি। বস এই চার চিজে ইস তরিকে সে সুবহ শাম আদমি আগর পড়তা রহে তো উলামা নে লিখা হ্যায় কি ইনশাআল্লাহ রোজি মে আল্লাহ তাআলা বহুত বরকত দেগা। আয়াত তো কুরআন কি হ্যায়, খালি উরজুকনি কা জুমলা জো হ্যায় ও অলগ হ্যায়, ইয়ে উলামা নে লিখা হ্যায়। বলকে বাস জগহ পর তো ইয়ে ভি লিখা হ্যায় কি আগর আদমি ইয়ে জুমলা ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতীন ইয়ে ভি লিখ কর আপনে পাস আগর রখ লে তো ভি আল্লাহ তাআলা উসকি রোজি মে বরকত দেগা। হামারে সফর হুয়ে হ্যায় কই জগহ পর, তো হাম বড়ে বড়ে ইয়ানি উমারা বাদশাহ এসে ইয়ানি বড়ে বড়ে লোক কে ওয়াহা হামারে প্রোগ্রাম হুয়ে হ্যায় আলহামদুলিল্লাহ। তো মে জব গয়া তো উনকে ইয়া তখতি পে লগা হুয়া থা, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতীন। তো মানে খর উন লোগো সে তো পুছা নি, লেকিন বাদ মে কিতাবো মে দেখনা শুরু কিয়া তো ইয়ে বড়ে বড়ে জো বাদশাহ গুজরে হ্যায় আর উমরা আর আব ভি জো হ্যায় যানি জো চল রহে হ্যায় উনকে ঘরো মে উনকে মহল্লো মে বাহার হি লিখা হুয়া হোতা হ্যায়, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতীন। ইসমে উলামা নে লিখা হ্যায় কি রোজি কা ইসসে খাস তাআল্লুক হ্যায়। আয়াত কুরআন কি হ্যায় লেকিন ইয়ে তরতিব জো বতাই হ্যায় ইয়ে উলামা কি বতাই হুই হ্যায়। লোক বহুত পরেশান হ্যায়, মানে কা বতা দু লোকো কো সমঝা দু, ভাই ইয়ে ভি কর সকতে হো, কোই হরজ কি বাত নাই হ্যায়, লেকিন হদীস কহকর না বড়াই চায়। হদীস তো হদীস হ্যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বাত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বাত হ্যায়, লেকিন উলামা কে তজরবে হোতে হ্যায় হর জমানে মে অলগ অলগ অলগ অলগ। কই জগহ পর গয়া বড়ো বড়ো কে ইয়াহ জো ইয়ানি সমঝদার বড়ে থে, ইয়ানি জিন জো আবাই আবাই মালদার জিসে কহতে হ্যায়, উনকে জানা হুয়া আরবু মে ইধর উধর, তো উনকে ইয়াহ জো হ্যায় ইয়ে তখতি মানে লিখি হুই দেখি। আব মে সোচতা থা কি ঘর সে ইসকা ক্যা তাল্লুক হ্যায়, লেকিন বাদ মে জব কিতাবে ছায়নি জব কিতাবে দেখি তো মানে উপর কি কিতাবে মে মিলা কি ইয়ে রোজি মে বরকত কে লিয়ে চিজো উলামা নে তজরবে সে কহি হ্যায়, ইসলিয়ে ইয়ে আপকো ভি মেরি তরফ সে হদিয়া হ্যায়। বস হদিস কহকর মত কহনা, আপনা কাম নিকাল্লো, লেকিন লিখা হুয়া হোনা চাহিয়ে আরবি মে, ইয়ানি কি গুজরাতি মে লিখ লুম আলি সাহাব, ইংলিশ মে লিখ লুম, হিন্দি মে লিখ লুম, না ইয়ে লিখ কর আপনে পাস রখ লিজিয়ে। আল্লাহ তাআলা আপকে রোজি মে হামারে রোজি মে বহুত বরকত দে, রিজ্ক হালাল কে দরওয়াজে আফিয়ত কে সাথ হাম সবকে লিয়ে কুশাদা করে। আল্লাহ তাআলা মাল ও মনাল মে আল্লাহ খুব বরকত দে আফিয়ত কে সাথ, আলবত্তা দুরুদ শরীফ মে বরকত, استغفار میں برکت، یہ تو قرآن شریف میں ہے، خوب استغفار کرو، خوب درود شریف پڑھو، یہ تو قرآن میں ہے، حدیثوں میں ہے، بھری ہوئی چیزیں ہیں، اس لیے استغفار کی بھی خوب کثرت ہو اور درود شریف کی بھی خوب کثرت ہو. اللہ تعالیٰ ہم سب کو عمل کرنے کی توفیق عطا فرمائے. آمین آمین. والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ، وآخر دعوانا ان الحمد للہ رب العالمین.